কোটিপতি যাদের এত জনাই নেই, যেমন মন্ত্রী মিশা থাকলে বলে আমার বাগিনারে দর্শক পুলিশের না ছেড়ে দিলে ওরা ট্রান্সফার করে আন্দোলন পাঠাই দিল। এই জন্য তো দেখা গেছে নর্মাল লোক রিক্সা চালায়, গাড়ি চালায়, গাড়ির হেল্পার ওদেরকে অত্যাচার করে বা সাধারণ লোক অত্যাচার করে। হ্যারাসমেন্ট কিন্তু অনেক সাইড দিয়ে হচ্ছে, মানে পুলিশ রাস্তাঘাটে আমি হাঁটতেছি হয়তো পুলিশ ধরল। টিপস রাখাতে আসছি ভোট দিতে গেলে আমি আজকে একবারও তিনবার রাষ্ট্রীয় ভোট একবার দিতে পারলাম, তিনবারই কেন্দ্রতে গিয়ে দেখছি আমার ভোট হয়ে গেছে। নতুন দল আসবে কি না, পরিবারতন্ত্র হয়ে গেছে রাজতন্ত্রের মতো। আমাদের বিগেস্ট ফ্লো আই থিঙ্ক উই কিপ অন ব্লেমিং ইচ আদার, আমরা ওই দুইটা লেডিকে ব্লেম করছি। অ্যাস্ক ইয়োরসেলফ হোয়াট আর ইউ ডুইং টু সার্ভ দিস কান্ট্রি। একটা জাতির জাগ্রত হওয়ার জন্য মানে মেরুদণ্ড হিসেবে যেটাকে ধরা হয় শিক্ষা, আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত হই আমি মনে করি সব কিছু, সব অপসংস্কৃতি বলে যা কিছু বলে সব কিছুকে মাটি দিয়ে সত্যের জয় হবে। বেদে বেদের পর শাস্ত্র কানা আর একানা মনামান, এসবে কি গান আর হাট বাজার। বেদ বিধির পরে শাস্ত্র কানা আর একানা মনামান, এসবে কি গান আর হাট বাজার। সব দেখি গানার হাট বাজার। গানায় গান